প্রার্থনা করি ও খোদা তোমার দরবারে, দাও না ক্ষমা করে গুনাহগার বান্দা আমি তোমার, ও গো গুনাহগার বান্দা আমি তোমার। তুমি ছাড়া নেই প্রভু কেউ জগত মাঝারে, দাও না ক্ষমা করে গুনাহগার বান্দা আমি তোমার, ও গো গুনাহগার বান্দা আমি তোমার। তুমি মহান তুমি একিন তুমি মান জানি, আমরা অধীন সকল মুমিন তোমার বিধান মানি। তুমি মহান তুমি একিন তুমি মান জানি, আমরা অধীন সকল মুমিন তোমার বিধান মানি। স্রষ্টা তুমি জীব জড়কুল এভাবে রোসামি, তোমার নামেই পাক জুবানে জপিতে চাই আমি। তোমায় ডাকিতেছি আমি তাই বারে বারে, তোমায় ডাকিতেছি আমি তাই বারে বারে, দাও না ক্ষমা করে গুনাহগার বান্দা আমি তোমার, ও গো গুনাহগার বান্দা আমি তোমার। জন্ম দিয়েছিলে যখন মাতৃ জঠর হতে, ভুক পিপাসার জোগাড় দিলে মায়ের বুকেতে। জন্ম দিয়েছিলে যখন মাতৃ জঠর হতে, ভুক পিপাসার জোগাড় দিলে মায়ের বুকেতে। নইলে কত কষ্ট হতো ওই শিশুর প্রাণেতে, সইতে কি পারতে তুমি তা বলো সেই ক্ষণেতে। সত্তর মায়ের ভালো বাসায় আমারে, সত্তর মায়ের ভালো বাসায় আমারে, দাও না ক্ষমা করে গুনাহগার বান্দা আমি তোমার, ও গো গুনাহগার বান্দা আমি তোমার। আলমে আরো আমায় ব্যস্ত রেখেছিলে, তবে কেন মায়া ভরা দুনিয়াতে পাঠালে। আলমে আরো আমায় ব্যস্ত রেখেছিলে, তবে কেন মায়া ভরা দুনিয়াতে পাঠালে। জড়িয়ে পড়েছি আজ আমি শয়তানি ওই জালে, পাপের বোঝা মাথা হতে নামবে যে কোন কালে। নিষ্পাপ শিশুর মতো পাক করো আমারে, নিষ্পাপ শিশুর মতো পাক করো আমারে, দাও না ক্ষমা করে গুনাহগার বান্দা আমি তোমার, ও গো গুনাহগার বান্দা আমি তোমার। মনের দুঃখে ছিলাম হারিয়ে পিতা মাতাকে, সর্বদা হয়তো ডাকিতে পারি না তোমাকে। মনের দুঃখে ছিলাম হারিয়ে পিতা মাতাকে, সর্বদা হয়তো ডাকিতে পারি না তোমাকে। সতী পথে চলতে গিয়ে পড়েছি বিপাকে, তারি মাঝে যদি কোনো ভুল হয়ে মোর থাকে। আপন স্বজন নিয়েছ নাও জানবে কেড়ে, আপন স্বজন নিয়েছ নাও জানবে কেড়ে, দাও না ক্ষমা করে গুনাহগার বান্দা আমি তোমার, ও গো গো নাগার বান্দা আমি তোমার। বিদায় কালে ও গো খোদা করছি স্মরণ তোমায়, বন্ধু করে নাও না তুমি পর করো না আমায়। বিদায় কালে ও গো খোদা করছি স্মরণ তোমায়, বন্ধু করে নাও না তুমি পর করো না আমায়। মরণ কালে ইমান হালে যেতে যে এ মন চাই, তুমি যে রহমানুর রহিম আছি যে এই আশায়। এমডি মেহবুব দেখো কাঁদে অঝরে, এমডি মেহবুব দেখো কাঁদে অঝরে, দাও না ক্ষমা করে গুনাগার বান্দা আমি তোমার। ও গো গুনাগার বান্দা আমি তোমার। প্রার্থনা করি ও খোদা তোমার দরবারে, দাও না ক্ষমা করে গুনাগার বান্দা আমি তোমার। তুমি ছাড়া নেই প্রভু কেউ জগতে মাঝারে, দাও না ক্ষমা করে গুনাগার বান্দা আমি তোমার। গুনাগার বান্দা আমি তোমার, গুনাগার বান্দা আমি তোমার।